ভাবে ছিল উচ্ছ্বাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস, হাসি মুখে ফোয়ারা। এই অবেলায় ফোটা কাশফুল নিয়তির মতো নির্ভুল, যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘ ফুল। যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙে চুপ চুপ, যদি জাহাজের নাগরিক ঢেউ অপরাধ মেনে নিয়ে কেউ কেউ, যদি শুক্রাতা হাতে বহুদূর যাও, একদিন ঠিকই এনে দেব হাসি মুখ। প্রেমিকার মুখ রক্তিম ছিল, রোদ উঠে গেছে তাই তোমাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই। তোমাদের যারা হাসি মুখে বহুদূর যেতে চায়, তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই, তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর।